জান্নাতের অফুরন্ত নাজ ও নিয়ামত উপভোগ করতে হলে চাই বিশুদ্ধ আমল। আল কোরআন ও সহিহ হাদিস ছাড়া আমলের বিশুদ্ধতা যাচাই করা যায় না। হারাম পরিহার করে হালাল উপার্জন খেয়ে আসুন তাই আঁকড়ে ধরি পবিত্র কোরআন ও সহি সুন্নাকে। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা। যদি বুঝে পড়ো কোরআন সঠিক পথের পাইবে সন্ধান, যদি বুঝে পড়ো কোরআন সঠিক পথের পাইবে সন্ধান, সেই পথে হওয়া গোয়ান আমল কর সব জোনা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা। কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কালাম, কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কালাম। কোন পথে চলবে তুমি কোন পথে আসমানা, আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা। সালাত নাহি করবে কাজা দিবে যাকাত করবে রোজা, সালাত নাহি করবে কাজা দিবে যাকাত করবে রোজা, কেমন করে করবি আদায় দেখো হাদিসের বর্ণনা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা। আল্লাহ পাকে করছে মানা দলে দলে ভাগ হবে না, আল্লাহ পাকে করছে মানা দলে দলে ভাগ হবে না, ছাড়া সবাই শিরিক বেদাত বিশ্ব নবীর বর্ণনা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দেবে বেহেশতের।